الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم سورة النازعات 27 نمبر آيات تكي 35 نمبر آيات پاٹھ پڑھنا شنکیبت درس اور شنکیبت آلوچنا اللہ بولچن أأنتم أشد خلقا أم السماء সৃষ্টিগত দিক দিয়ে তোমরা বেশি কঠিন মজবুত না আসমান? উত্তর কি বলেন তো? মানুষ সৃষ্টিগত দিক দিয়ে বেশি শক্ত না আসমান বেশি শক্ত? এর মধ্যে সন্দেহ নেই। আল্লাহ বলছেন বানা, তিনি আকাশ তৈরি করেছেন। রাতকে করেছেন অন্ধকার, আর বের করেছেন তার আলো, সকালবেলার আলো। দিন হলে আলো ছড়িয়ে পড়ে, তাহলে দিনকে করেছেন আলোকিত আর রাতকে করেছেন অন্ধকার। ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা, তারপরে জমিকে সুষম বিছিয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন। জমি, আমরা যে জমি আছি, যদি সব সব জায়গায় উঁচু নিচু থাকতো আমরা জমি থাকতে পারতাম? আল্লাহ সুন্দর করে জমিকে বিছিয়ে দিয়েছেন যেন আমরা জমিনে থাকতে পারি, বসবাস করতে পারি। জমি থেকে আল্লাহ পাক পানি বের করেছেন আর চারা বের করেছেন, তৃণালি বের করেছেন। কত সুন্দর শস্য, আর বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ, আমাদের দেশের দিকে তাকালে কত সুন্দর লাগে। আবার বাংলাদেশ কোনো বিভিন্ন জায়গায় যান, যেমন ভারতে একটু ওপারে গেলে কত সুন্দর দৃশ্য দেখা যায়, ওই আসামের দিকে গেলে, অর্থাৎ ইন্ডিয়া সিলেট অঞ্চলের দিকে গেলে আর কি, ইন্ডিয়া সিলেট অঞ্চল খুব কয়েক সুন্দর। বাংলাদেশ আলহামদুলিল্লাহ কত সুন্দর। আখরাজ মিনহা মাআহা ওয়া মারআহা, আচ্ছা সৌদিও খারাপ নয়, ভালো সৌদি তো সৌদি, মরু অঞ্চল সুন্দর, মরু হলেও সুন্দর, যে যেখানে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের দিকে তাকালে সবুজ এত সুন্দর লাগে, মনে হয় যেমন চুতির জুতি পায়। ওয়াল জিবাল আরসাহ, পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন, মজবুত করে। পাহাড় সম্পর্কে আল্লাহ পাক পাহাড়কে গেড়ে দিয়েছেন, বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী দেখা যায় যে পাহাড়ের উচ্চতা জমিনে যতটুকু আছে এর থেকে আরো বেশি হচ্ছে জমিনের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবাল আওতাদা, পাহাড়কে বানিয়েছেন তেরেক, সেম প্রেরকের মতো সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যেমন আগে দেখতাম ছোটবেলা নৌকা তৈরি করে, এখন তো সেগুলো দেখি না তো, এখন তো সৌদিতে বসে আছেন ওই নৌকা টুকা, দেশে গেলে হয়তো নদীর আশপাশে থাকলে হয়তো দেখতে পারেন কিছু কিছু, কিন্তু তবু আগের মতো এক তক্তা আর এক তক্তার সাথে জয়েন করার জন্য কিসের প্রয়োজন? পেরেকের প্রয়োজন, পেরেক না, ওকে বলা হয় পেরেক। এটা হচ্ছে আরবিতে ওয়াতাত। তো আল্লাহ বলেছেন পাহাড়কে পেরেক বানিয়েছি, বুঝতে পারছেন কিনা? পেরেক এই পেরেক একদিকে দেখবেন একটু লম্বা আর একদিকে একটু ছোট, সুবহানাল্লাহ। তো বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী তারা বলছে জমিনে যতটুকু উচ্চতা আছে এর থেকে দ্বিগুণ এই যে পাহাড়, পাহাড়ের শিকড় জমিনের নিচে এর থেকে দ্বিগুণ রয়েছে, অর্থাৎ জমিনের উপর থেকে দ্বিগুণ হচ্ছে কোন জায়গার নিচে, সুবহানাল্লাহ। আর এখানে বলেছেন ওয়াল জিবালা আওসা, আল্লাহ বলেন লাতাআল্লাকু বলি আনআমিকুম, এগুলো কেন করেছি? তোমাদের ফায়দার জন্য তোমার এবং তোমাদের চতুষ্পদ জন্তুর ফায়দার জন্য। তাহলে বুঝে গেল আমাদেরও প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আমাদের নিজেদের, আর আমাদের প্রয়োজন রয়েছে পশুদের, গরু মহিষ অথবা ইত্যাদি মুরু হাঁস ইত্যাদি। আমরা মুরু খাই না, যদি মুরু না থাকে কি খাবেন? গোশ না থাকে, গরু না থাকে কি খাবেন? বকরি না থাকলে কি খাবেন? আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে আমাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। وسخر لكم ما في السماوات وما في الارض جميعا, তোমাদের কল্যাণে আল্লাহ পাক তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন, আকাশে জমিনে যা আছে সবই তার পক্ষ থেকে, সুবহানাল্লাহ। তাহলে আকাশ জমিন সবই আপনাদের ফায়দার জন্য, কত উপভোগ করছি এই প্রত্যেক দিন স্মরণ করা দরকার আল্লাহকে নিয়ামত, প্রত্যেক দিন গেলে একদম যখন ঘুম থেকে উঠবেন তখন স্মরণ করবেন আজকে যে আমি জাগলাম, যদি আল্লাহ পাক তৌফিক দেন তাহলে জাগতে পারতাম না। ওখানেই শেষ। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন يُصْبِحُ عَلَى كُلِّ سُلَامَا مِنْ أَحَدِكُمْ صَدَقَةً, তোমাদের শরীরের প্রত্যেকটি অস্থিতে হাড়ে যখন তোমরা সকালবেলা যাবো জাগো তোমাদের প্রত্যেকটি অস্থিতে সদাকা ওয়াজিব হয়, সুবহানাল্লাহ। যদি বলেন আপনার শরীরের 360টি জোড়া আছে তো প্রতিটির জোড়ায় কি আছে? সদাকা ওয়াজিব। এগুলো আদায় হবে কিরকম? ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বলা সাদাকা, আলহামদুলিল্লাহ বলা সাদাকা, আল্লাহু আকবার বলা সাদাকা। আচ্ছা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা সাদাকা, আপনি আপনার সাধ্য মোতাবেক আরেকজনকে বলেন ভালো কাজ করো, সাদাকা। সাধ্য মোতাবেক আরেকজনকে নিষেধ করলেন অসৎ কাজ করতে, সাদাকা। আর এই সবগুলি সমষ্টি হচ্ছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দু রাকাত সালাতুল দুহা, চাষের দু রাকাত সালাত পড়লে সবগুলির হক আদায় হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এরপর আমল করবেন চাষের নামাজ সালাতুল দুহা, যেটা সাধ্য ছাড়বেন না, বস মাত্র দু রাকাত সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে পড়লে হয়, আপনি কথাবার্তা বলেন কিনা, চা খান, নাস্তা করেন, ফোন করেন, করতে পারেন কিনা, তো এরকম আপনার মনে যদি থাকে, আপনি যদি সচেষ্ট থাকেন, আল্লাহ পাক গোরকা সালাত আপনাকে পড়ার তৌফিক দিবে যদি আপনার মধ্যে এর প্রতি আগ্রহ থাকে। কেউ আপনাকে বাধা দিবে না, দরকার হয় আপনার দায়িত্বশীল যে কাজে তাকে অন্য দুই মিনিট আলহামদুলিল্লাহ কাজ করুক, সুবহানাল্লাহ কাজ করুক, আলহামদুলিল্লাহ কাজ করুক, আল্লাহু আকবার করুক, আল্লাহ করুক, সব তো সমান না, কিন্তু সবাই চেষ্টা যদি করে আমার যা মনে হয় আল্লাহ তৌফিক দিবে। এছাড়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত আদায় করার জন্য, ফরজ সালাত আদায় করার জন্য যে মসজিদে গেল সে যেমন হজ আদায় করার জন্য যাচ্ছে, অর্থাৎ তার জন্য হজ আদায় সওয়াব, এটি স্পষ্ট। কেউ যদি তাসবিহা দোহা চাষতে সালাত আদায় করার জন্য মসজিদে যায় সে যেমন উমরা আদায় করার জন্য যাচ্ছে। বললাম মবজুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় দিতে চান, কিন্তু ত্রুটি হচ্ছে আমাদের, আমরা নিতে চাই না। আচ্ছা দেখুন এই আয়াতগুলি সম্পর্কে কিছু আলোচনা হওয়া, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা, বলা তোমরা কি সৃষ্টিগত দিক দিয়ে বেশি মজবুত না আসমান? আল্লাহ পাক এ কথা কেন বললেন? ওই যে মক্কার মুশরিকরা বলতো, আমরা যখন মাটিতে মিশে যাব, মাটিতে নিষ্পেষিত হয়ে যাব, আমাদের হাড়গুলি পচে যাবে, তো গলিত এবং পচা হাড়গুলি কি আবার পুনরুজ্জীবিত হবে, আবার উঠবে? এটা কিরকম হয়? আল্লাহ বললেন, দেখো তোমরা বেশ মজবুত না আসমান বেশ মজবুত? তোমরা হচ্ছে দুর্বল সৃষ্টি, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক বলেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তাই মানুষ আসলেই দুর্বল। কাশি হলে কি অবস্থা হয় আপনারা বলেন তো? এই মুশকিলটা যেকোনো যেকোনো কাজ, আচ্ছা জ্বর হলে কি অবস্থা? জ্বর হলে আপনি যতই বড়াই করেন জ্বর সব শেষ, কোনো বড় বক্সা অথবা বড় মল্লযুদ্ধ যাই বলুন, হ্যাঁ জ্বর সব শেষ, কোন মল্লযুদ্ধ 26 কিলো কেজি, হ্যাঁ 26 কিলো এক বক্সিং মনে করুন অথবা 32 কিলো এক বক্সিং, কই যায় তোমার 26 কিলো আর 32 কিলো অথবা 50 কিলো? জ্বর হলে জ্বর নাই, জ্বরের সাথে তুমি লড়াই করতে পারো না, তো তোমার মতো দুর্বল হয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তুমি দুর্বল সৃষ্টি, আসমান হচ্ছে সবল সৃষ্টি, এত মজবুত। তো যে রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করলেন, উপরে কত বড় বড় সৃষ্টি রয়েছে, সবগুলো জিনিস সৃষ্টি করলেন, তো তুমি তো দুর্বল, তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে মেরে কি আবার আল্লাহ পাক সৃষ্টি করতে পারবে না? ব্যাপারটা বুঝতে পারছেন? ইনসান তো ভাই মরবা একদম দুর্বল, তুমি তো এমন শীতকালে যদি কম্বল না হাতে ঘুমাতে ঘুমাতে পারবে না, ঠিক না? আল্লাহ পাকের কত দুর্বল দুর্বল সৃষ্টি, মশা তার কম্বল লাগে, মাছি কম্বল লাগে, আন্দাজ হবে কিনা সম্ভব? শীতকালে আমাদের দেশে মশার প্রকোপ হয় বেশি, তাই নাকি? গরমে বেশি হয়, আচ্ছা গরমে বেশি হয়, গরমে বেশি শীতকালে হয় কিনা? আচ্ছা দেখেন যদি গরমে হয়, গরমে বেশি, তাহলে যখন মশা আসে আপনার কি অবস্থা হয়? মশার সাথে আপনি লড়াই করতে পারবেন না, আর মশাকে মশা মারার জন্য অন্য কিছু স্প্রে ফেস্প্রে গুলো ব্যবহার করবেন, ওর তো কিছুর প্রয়োজন নেই, অস্ত্র দিয়ে তাকে হত্যা করছেন, অস্ত্র ছাড়া মুশকিল, un nostro প্রভাতি বাকি শীতকাল আপনি কত সুন্দর কম্বল টম্বল মুখ ঢেকে লেপ দিয়ে মুখ ঢেকে ঘুমাচ্ছেন, ওর তো কিছুই প্রয়োজন নেই, তবুও ফাঁকা ফাঁকা ফাঁকে ফাঁকে এসে আপনাকে ইঞ্জেকশন দেয়, দেখি না কি সুন্দর আছে সুবহানাল্লাহ। ইনসান দাইফ বলে তাহলে ইনসান দাইফ আপনি কি বলেন? মশা সম্পর্কে বৈজ্ঞানিক তত্ত্ব বর্তমানে যেগুলি আজীব আল্লাহ পাক তো বলেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ পাক মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করে না, এর চেয়ে বড় বা ছোট কোন প্রাণীর উদাহরণ দিতে আল্লাহ পাক লজ্জা করেন না। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড়, আল্লাহর সাথে কোন সৃষ্টি তুলনা হয়, কিন্তু আল্লাহ পাক মশার উদাহরণ পেশ করেন। মশার উদাহরণ আপনি হালকা জিনিস, কিন্তু এর মধ্যে আপনি দেখবেন মশার মাথায় কতটা চুল আছে, তার যে সুই আছে কি করে, আরো অনেক কিছু আছে পড়েছিলাম অনেক পূর্বে, সপ্তাহ সময় থাকে না। আজি সুবহানাল্লাহ, আপনার শরীর থেকে সে যে রক্ত চুষবে ডাইরেক্ট সুই ঢুকায় না, প্রথমে ওই জায়গা অবশ করে, প্রথমে জায়গা অবশ করে তারপরে ঢুকায়। এখন তো তার মধ্যে বৈজ্ঞানিক তত্ত্ব কিরকম আছে, এই বৈজ্ঞানিক তত্ত্ব কে দিল, তুমি বেশি জানো না বলে বেশি জানে, ওর তো কিছু নেই, আরো অনেক কিছু আছে তার পাওয়া, তো ইনসান কিসে পড়ে? আল্লাহ বলেন আআনতুম আশাদ্দু খালকান আম আস-সামা, আপনি ডান হাত দিয়ে চা খান বাম হাত দিয়ে খাওয়া হারাম, আআনতুম আশাদ্দু খালকান আম আস-সামা, তোমরা সৃষ্টিগত দিক দিয়ে বেশি মজবুত না আসমান? উত্তর কি? আসমান। আচ্ছা আসমান সম্পর্কে কি বলবো, যদি এই আসমান সম্পর্কে বলে শেষ হলে দশ, তো এখানে মর্মার্থ পেশ করা হচ্ছে, আমরা দরিদ্র আমরা কমজোর, আল্লাহ পাক বেড়ে আবার আমাদেরকে পুনর্জীবন দিবেন, আবার পুনর্জীবিত করবেন, বলেন সুবহানাল্লাহ। বলছেন বানাহা, এই আসমান আল্লাহ পাকই তৈরি করেছেন, এর মোটা তো আল্লাহ পাক উপরে তুলেছেন, এর স্থূলতা আর কত করে সুন্দর করে সুবিন্যস্ত করে রেখেছেন এই আসমান, আমরা তো আসমানের উপরেই যেতে পারবো না, আপনার বৈজ্ঞানিকরা কিন্তু আসলে আসমানে যেতে পারবো না, এর আগে নিচে অনেক নিচে আসো, ঠিক না ঠিক বলেন, অনেকটা তত্ত্ব তারা বলেন অনুমান করে, অনেকটা আমরা জানি, যেমন মঙ্গল গ্রহ এরকম, অমুক গ্রহ এরকম, অমুক গ্রহ এরকম, অথবা সূর্য এরকম, অমুক গ্রহ কিনা, অনেকটা আছে অনুমান। আপনি বৈজ্ঞানিক তো ঠিকই আছেন, আল্লাহ পাক আপনাকে অনেক জ্ঞান দান করেছেন, আপনি তো সারা দুনিয়ার শুধু এই পৃথিবীতে কি আছে না আছে সব এখনো আপনি আপনার নিয়ন্ত্রণে আনতে পারেননি, সত্য না মিথ্যা, পৃথিবীর সব খবর আপনি জানেন না, তার উপরে কি জানবেন? আনতুম আশাদ্দু খালকান আম আস-সামা, বানা দুল কর্ণাইন, দুই পাহাড়ের মধ্যে যে বাঁধ দিয়েছিল ওই বাঁধটা কোথায় আছে, বুঝতে পারছেন? যা বলা হচ্ছে সব অনুমান, আমার কাছে লাগছে সব অনুমান, সঠিক তত্ত্ব কেউ দিতে পারছে না কোন জায়গায় আছে, বলেন সুবহানাল্লাহ। এই ভয় কিসের? আনতুম আশাদ্দু খালকান আম আস-সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়া, আর কি করলেন? واغطش ليلها واخرج ضحاها, আল্লাহ পাক রাতকে কোরআন করেছেন অন্ধকারের জন্য, আর তার থেকে বের করেছেন আলো, বোহা, দিন। দিন হয় আলোকিত আর রাত হয় অন্ধকার। তাহলে রাত ও সৃষ্টি, দিন ও সৃষ্টি। সৃষ্টি কেন, কে সৃষ্টি করলেন? আচ্ছা রাত্রে বলেন তো কিরকম সৃষ্টি? অন্ধকার আছে আপনি বললেন হ্যাঁ হ্যাঁ এরকম সূর্য, তারপরে এরকম ওইটা আপনার জ্ঞান অনুযায়ী সা, কিন্তু এর থেকে বেশি আর কিছু জানেন না আপনি। কিন্তু মূল কি ওইটা একমাত্র আল্লাহ জানে, সুবহানাল্লাহ জ্ঞান। রাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক, দিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আর কি করলেন? ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, জমিকে এরপরে বিছিয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন। সাত আকাশ সাত জমিন রব্বুল আলামিন ছয় দিনে সৃষ্টি করেছেন, ছয় দিনে। প্রথমে সৃষ্টি করেছেন স্পষ্ট, যেমন বলছেন ওয়াকানা ফিল আরদি মাখলুকাতান ক্বাবলা আস-সামা, আসমানের আগে আল্লাহ পাক জমিকে সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করার পরে জমিকে বিছিয়েছেন, আর কি করেছেন, সুন্দর করেছেন, জমিনে বসবাসের উপযোগী বানিয়েছেন জমিকে। কিন্তু সৃষ্টি করেছেন আসমানের আগে জমি, আসমানকে সৃষ্টি করেছেন দুদিনে, আর জমি সৃষ্টি করেছেন সর্বসব মিলে আর বাহাটা গিয়া কয়দিন, চার দিন। প্রথমে জমি সৃষ্টি করেছেন, তারপর আসমান, তারপরে জমিকে সুবিন্যস্ত এবং সুন্দর করেছেন। আর এই জমিকে, জমি থেকে পানি বের করলেন, ত্রিনাদি বের করেছেন। আচ্ছা এই ত্রিনাদির মধ্যে সব গাছ গরু লতা যা আছে সব সবের মধ্যে সামনে পানি বের করেছেন জমিতে। যদি পানি না হয় তাহলে আপনি জমি জমিতে বসবাস করতে পারবেন, চলবেন কিরকম? আমরা সবাই বলি কি বলে পানির অপর নাম কি, জীবন। আর এই পানি থেকে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, আল্লাহ পাক বলেন আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। কুল্লু শাই হাই, হাই মানে কি জীবন্ত বস্তু, শাই কুল্লু শাই হাই, জআলনা মিনাল মা কুল্লু শাই হাই। এই দেখবেন সবই পানি। আমরা যে জমি জমিতে আসি, চতুর্দিকে পানি কিনা, নিচেও তো পানি, সাত আকাশের উপরেও পানি, সুবহানাল্লাহ। ওকান আরশু আলাল মা, বোঝা যাচ্ছে আল্লাহর আরশ রয়েছে পানির উপরে, বলে সুবহানাল্লাহ, কিসের বড়াই। আচ্ছা যে সমুদ্র আমরা দেখতে পাচ্ছি, যদি আল্লাহ পাক সমুদ্রকে উতলিয়ে দেয়, সমুদ্রে জয়া গতিবেগ একটু বাড়িয়ে দেয়, সৌদিতে বসবাস করতে পারবেন? বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, চীন, যে কোনো জায়গায় বড়াই করবেন না, নিজেকে ছোট পাবেন, ইজ্জত পাবেন। মা তাওয়াদা লিল্লাহি আহাদ আও মা তাওয়াদা আহাদ লিল্লাহ ইল্লা রাফাআহু আল্লাহ, যদি কেউ বিনয়ী হয় আল্লাহর উদ্দেশ্যে, নিজেকে ছোট পাবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। আমি হয়তো মনে আমি এরকম করলে আমার ইজ্জত বাড়বে না, কারণ মানুষ আপনাকে চিনবে আপনি কি, ঠিক না? তখন ইজ্জত বাড়বে না। আর যদি বলে মাশা আল্লাহ লোকটি এরকম ইজ্জত হয়, আলহামদুলিল্লাহ আল্লাহর বিধিবিধান মেনে চলেন, দেখবেন আপনার ইজ্জত অটোমেটিকলি বাড়বে। আর আপনি এরকম চলেন বুঝায় আমার তুমি যেরকম না রহমতুল্লাহ আলাইহি, তুমি যেরকম এরকম। এবারও যদি আল্লাহ চায় তোমার ইজ্জত অনেক বাড়িয়ে দেবে, সুবহানাল্লাহ বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। আচ্ছা বেইজ্জত করার মালিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খাইর। আল্লাহু আকবার। যেমন জমি থেকে পানি বের করেছেন, জিনাদি বের করেছেন, আর কি করেছেন? ওয়াল জিবাল আওসাহা, মজবুত করে পাহাড়গুলিকে জমিনে গেড়ে দিয়েছেন, সহজ দর্শন একদম মজবুত করে। ওয়াল জিবাল আওসাহ, ওই যে এঙ্কর আছে না, এঙ্কর, এঙ্করকে বাংলায় কি বলে? এঙ্কর চিনে তোমরা? ইংলিশে ওই যে আমাদের দেশে নৌকা অথবা বড় জাহাজ, জাহাজ জাহাজ ওগুলো ইয়ে করার জন্য এঙ্কর ছাড়ে না, কি বলেন? লঙ্গ, আলাম লঙ্গ, লঙ্গ ছাড়েন যে। হ্যালো, তো আরবিতে একে বলা হয় মিরসাদ, আরবিতে কি বলে? মিরসাদ। কেমন লঙ্গ, লঙ্গ করে বা লঙ্গ ছাড়ে তাহা যেন নৌকার এদিক সেদিক না হয় অথবা জাহাজ না নড়ে, তাই তো? আর আগে বলেছি আল্লাহ পাক সূরাতুন নাবা কি বলেছেন? ওয়াল জিবাল আওসাহা, পাহাড়কে আল্লাহ পাক তেলের স্বরূপ বানিয়েছেন। আর এটা বর্তমানে আগে মনে হয় 1400 বছর পূর্বে কে কার বুঝতো পেরে কিরকম হয়, তাই না? ওই একটা ইংলিশ একটা বই আছে দেখবার পরা, ওই দিন ইসলাম, ইসলাম বুঝার পথ নির্দেশিকা, বাংলায় ওই কিতাবের অনুবাদ আমি করেছি কিন্তু এটা কেউ ছাপায়নি, আমি আরবিতে করেছি আর কিছুটা ইংলিশ দেখো সহযোগিতা, কারণ আমরা তো আসলে আরবি না, সেই ইংলিশ অনেক কষ্ট করলাম কিন্তু হচ্ছে না আল্লাহ, কিন্তু আল্লাহ তো দেখছি সব হবো ইনশাল্লাহ। তারা দেখবেন ওই ইংলিশ বইটা দেখবেন, সচিত্র সচিত্র বই, সুন্দর মাশাআল্লাহ, এতে বৈজ্ঞানিক তথ্য পেশ করা হয়েছে ওয়াল জিবাল আওসাহা, পাহাড় কিরকম আল্লাহ পাক পেরে শুরু করিয়েছেন। ওয়াল জিবাল আওসাহা, আগে যা বলেছিলাম ওই বই থেকেই বলেছি, ওয়াল জিবাল আওসাহা, ওয়াল জিবাল আওসাহা, আল্লাহ বলছে এই সব যে করেছেন কেন? মাতাআল লাকুম ওয়া আনআমিকুম, তোমরা যেন ভালো করে দুনিয়ার এই সব নিয়ামত উপভোগ করতে পারো। পাহাড় তৈরি করেছেন সুন্দর, যেন সুন্দর করে দুনিয়ার নিয়ামত আদি উপভোগ করতে পারো। আর শুধু তোমরা না, ওয়া আনআমিকুম, তোমাদের পশুরাও যেন উপভোগ করে, কারণ পশুরা যদি এগুলি না খায়, শ্রীনাদি না খায়, পানি না খায়, যদি সুন্দরভাবে চলাফেরা না করতে পারে, তাহলে পশু থেকে তোমরা উপকৃত হতে পারবে? দুধ খেতে পারবে? গোশ খেতে পারবে? তাহলে পশুর প্রয়োজন তোমাদের নিজেদের প্রয়োজন। অতএব আসুক আমরা আমাদের রবকে চিনি, রবকে চিনি, রবকে যদি চিনতে পারেন তাহলে রবকে একক মাবুদ হিসেবে মানবেন। কুল হুয়াল্লাহু আহাদ فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. দেখো আসমান জমিন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এতে রাত দিনের পরিবর্তনে, ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি, যেসব নৌকা ওই সমুদ্রে চলাফেরা করে, জাহাজ এগুলো সব যেসব নৌযান চলে সমুদ্রে পানিতে, যার মাধ্যমে মানুষেরা উপকৃত হয়। এতে রয়েছে লাস্টে বলেছেন আয়াত, আরো বলেছেন যেমন দেহ আকাশ আসমান জমিনের মাঝে যেসব মেঘমালা দেখতে পাচ্ছ আল্লাহ পাকুর করেছেন, এমনি ভাবে হাওয়া সুন্দর করে বাতাস হাওয়া বাতাস পরিচালিত করেন রব্বুল আলামিন, আচ্ছা উপর থেকে পানি বর্ষণ করে, পানি বর্ষণ করে আল্লাহ পাক জমিকে জীবিত করে, এমনি ভাবে তোমাদের জন্য আমি আল্লাহ এই জমিনে রব্বুল আলামিন পশু পক্ষী এগুলো সব ছড়িয়ে দিয়েছেন ইত্যাদি। এই সবের মধ্যে কি আছে? নিদর্শন নিদর্শন রয়েছে আল্লাহর একত্ববাদের, কাদের জন্য? যারা হলো বুদ্ধিমান। অতএব বোঝা গেল যারা এই সব নিদর্শনাবলি দেখে আল্লাহ কি চিনতে পারে, আল্লাহর একত্ববাদ কি চিনতে পারে, ওরা হচ্ছে বুদ্ধিমান। আর যারা এই সব দেখে আল্লাহর একত্ববাদ কি চিনতে পারে না, বড় বৈজ্ঞানিক হলেও, ও হচ্ছে কি জাহেল, ও হচ্ছে মূর্খ। যত বড়ই বিদ্বান হোক না কেন, সে কি না আল্লাহর ভাষায় সে মূর্খ, সে জাহেল। আর যে এত বড় বিদ্বান না কিন্তু হালকা হালকা বুঝে আর বলে সুবহানাল্লাহি বিহামদি, এই সাত আকাশ কে সৃষ্টি করলেন, এই জমি কে সৃষ্টি করলেন, এই সমুদ্র কে সৃষ্টি করলেন, এই চন্দ্র কে সৃষ্টি করলেন, এই সূর্য কে সৃষ্টি করলেন, এই গ্রহ কে সৃষ্টি করলেন, এই পানি কে সৃষ্টি করলেন, এই গাছ কে সৃষ্টি করলেন, আমাকে কে সৃষ্টি করলেন, এই সব সৃষ্টি দেখে সে আল্লাহকে দিয়েছিলেন। তাই ও মূর্খই হোক রব্বুল আলামিনের কথা অনুযায়ী সে হচ্ছে বুদ্ধিমান। বলে সুবহানাল্লাহ। আরে আমরা সবাই আপনি হচ্ছেন মুসলিম, আপনি হচ্ছেন বুদ্ধিমান। আল্লাহ পাক আমাদের সকলকে বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত করুন, প্রকৃত বুদ্ধিমান বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ আপনাদের জ্ঞান বাড়িয়ে দাও, সহনশক্তি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের তুমি মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাত সাথে আদায় করার তৌফিক দাও। তোমার যাবতীয় বিধান যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি সেই তৌফিক দাও। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় যেন আমরা চলতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে হিংসুকদের হিংসার অনিষ্ট থেকে হেফাজত করো, বদনজরের অনিষ্ট থেকে হেফাজত করো, শয়তান এবং জিন এবং মানুষের তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করো। আমাদের সকলকে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নেজাত দাও, কবর আযাব থেকে নেজাত দাও। দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, আল্লাহ বরমা মুসলমানদের উপর রহম করো, সারা দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মজলুম মুসলমানদের উদ্ধার করো, আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين